نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম শান্তির ধর্ম এবং এই শান্তির ধর্ম ইসলামে আমরা বিশ্বাসী। একদিকে ইসলামকে শান্তির ধর্ম বলে বিশ্বাস করি, অপরদিকে সেই ইসলাম আমাদের ধর্ম হিসাবে গ্রহণ করেছি, বরণ করেছি। কিন্তু বর্তমান দুনিয়ার যেখানে যেখানে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানেরা আছে, সবখানেই শুধু অশান্তি আর অশান্তি বিরাজ করতেছে। ইসলাম যদি শান্তির ধর্মই হইল, এ ধর্মে যদি আমরা বিশ্বাসী হইলাম, তাহলে অশান্তি ভোগ করছি কেন? এই প্রশ্নের জবাবটা অবশ্যই পরিষ্কার হওয়া দরকার। জবাব পরিষ্কার না হলে এবং প্রশ্নের জবাব অনুপাতে ব্যবস্থা গ্রহণ না করলে, আল্লাহ না করুক, পরিস্থিতি এমন আসতে থাকবে যে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, যারা মুসলমানদেরকে সইতে পারে না, এরা প্রমাণ পেশ করবে আমাদের দ্বারা যে তোমাদের অবস্থাই প্রমাণ করে ইসলাম শান্তির ধর্ম নয়। এর আগেই আমাদের সতর্ক হয়ে যাওয়া দরকার, ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে কেন আমরা অশান্তি ভোগ করছি সেই ব্যাপারে অবগত হওয়া দরকার, জানা দরকার, বোঝা দরকার। বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের সূরায়ে নূর এর 55 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এ আয়াতের তফসিরে এই বিষয়টা খুব পরিষ্কার ভাবে তফসিরের কিতাবে বর্ণিত হয়েছে। আয়াতের তফসিরটা বোঝার জন্য প্রথমেই আমাদের স্মরণ রাখা দরকার, এই আয়াতটা আল্লাহ সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে নাযিল করেছিল। রাসূলের সাহাবাগণ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটা প্রশ্ন পেশ করেছিলেন, সেই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াতটা নাযিল করেছেন। প্রশ্নটা এই ছিল যে ওগো আল্লাহর রাসূল, আপনি মক্কা শরীফ থাকা কালে যখন থেকে ইসলাম ধর্মের প্রচার শুরু করেছিলেন, আমাদের মনে থাকা দরকার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স থেকে মক্কায় ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিলেন। কত বয়স থেকে ইসলাম প্রচার শুরু করেছিল এবং ইসলাম প্রচার শুরু করার পরেও সেখানে আরো 13 বছর ছিল। ইসলাম প্রচারের মক্কায় থাকাকালে ইসলাম প্রচারের এই 13 বছরের পবিত্র জীবন ইতিহাসকেই রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। দীর্ঘ 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূল মক্কায় থেকেই ইসলাম প্রচার করেছেন। এর অপরাধে দীর্ঘ 13টা বছর পর্যন্ত রাসূলকে এবং কিছু সংখ্যক যারা রাসূলের সমাজের যে কিছু সংখ্যক মানুষ রাসূলের দাওয়াত গ্রহণ করেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকে এবং রাসূলকে 13 বছরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীদের অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। কিসের অপরাধে, কি অপরাধে তারা জুলুম নির্যাতন করল 13টা বছর পর্যন্ত রাসূলকে এবং তার অনুসারীদের? শুধুমাত্র শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। শুধুমাত্র শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া। কি পরিমাণ জুলুম নির্যাতন হামলা অত্যাচার করেছিল তার বিবরণ সারা দিন ভর সারা রাত ভর দিলেও শেষ হবে। শুধু উদাহরণস্বরূপ বলি, মাত্র একদিনের গঠন, মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলে, তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলে, দাওয়াত তো গ্রহণ করলই না, তায়েফের নেতৃস্থানীয় লোকেরা যুবক ছেলে পেলেদেরকে লেলাইয়া দিল, উস্কাইয়া দিল, এই বলে যে মক্কা থেকে মোহাম্মদ নামের একটা পাগল আসছে আমাদের কাছে, তোমরা এই পাগলটাকে নিয়ে কিছু মস্তানি করো। আপনারাই বলুন যে সমাজের নেতৃস্থানীয় লোকেরা যুবকদেরকে উস্কাইয়া দেয় কাউকে নিয়ে মস্তানি করতে, তখন সেই সমাজের যুবকদের চরিত্রটা আর কেমন হতে পারে? নেতাদের উস্কানিতে যুবকেরা রাসূল নিরাশ হয়ে মদিনায় ফিরে যাওয়ার পথে, মক্কায় ফিরে যাওয়ার পথে বৃষ্টির মতো পাথরের বর্ষণ নবীর গায়ে দেখে, পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তে লাল হয়। মাত্র একদিনের জুলুম নির্যাতনের বিবরণ, এরকম অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করে দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন কতদিন? 13 বছর। চিন্তা করে দেখুন 13 বছরে কি পরিমাণ জুলুম সহ্য করলেন। এইভাবে জুলুম নির্যাতন সহ্য করে দাওয়াতের কাজ চালু রাখার কারণে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন লোকের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন ইসলাম গ্রহণ করলেন এই অপরাধে সন্ত্রাসীরা লোহার শলা আগুনে পুড়াইয়া লাল করিয়া ওনার গায়ে চাপাইয়া ধরে রাখে, শরীরের চামড়া পুড়ে আগুনে পুরা লোহার গরমে শরীরের চামড়া পুড়ে চর্বি গলে গলন্ত চর্বি লেগে সেই লোহার টুকরা ঠান্ডা হল। 13 বৎসর কি পরিমাণ জুলুম নির্যাতন করেছিল এর আরেকটা নমুনা আপনাদের সামনে তুলে ধরে। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মক্কার সন্ত্রাসীদের নেতা ছিল আবু জাহাল। আবু জাহাল মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল, তার হাতে বর্শা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বর্ষা দিয়া তার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছে। আজকের মতো 13 বৎসরের নির্যাতনের মাত্র 3টা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। এই রকম জুলুম নির্যাতন সন্ত্রাসী হামলা একটানা সহ্য করেছিলেন তারা কতদিন? 13 বৎসর। তারপরে আল্লাহ আদেশ করলেন নিজেদের নিরাপত্তার জন্য সন্ত্রাসী হামলার থেকে আত্মরক্ষা করার জন্মস্থান মক্কা শরীফ ছেড়ে 500 কিলোমিটার দূরে মদিনায় চলে যাওয়া। আল্লাহর আদেশে রাসূল সঙ্গী সাথী নিয়া মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেল। জন্মস্থান ত্যাগ করে চলে গেলেন, বাড়িঘর ফেলে চলে গেলেন, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেলেন। সেখানে যাওয়ার পর আগের বৎসর হিজরত করে রাসূল মদিনায় গেলেন, পরের বৎসর ওই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়া মদিনায় রানা হইল, সেখানে গিয়ে হামলা করল। দেশান্তর হইয়াও কি আত্মরক্ষা হইল? মক্কা থেকে অস্ত্র সজ্জিত হইয়া সন্ত্রাসীরা মদিনায় রানা হইল, সেখানে গিয়ে হামলা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলকে নির্দেশ দিলেন, 13 বৎসরের মক্কি জিন্দেগি একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করতে করতে কাটাইলে, আর মাত্র 10 বৎসরের মাদানী জিন্দেগি এই সময়টাও যদি সন্ত্রাসী হামলা সহ্য করতে করতে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তাহলে এই দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী আর কেউ উপহার দিতে পারবে না। কাজেই আপনাকে এই 10 বৎসরের ভিতরে দুনিয়াবাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিতে হবে, পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। এইভাবে দুনিয়াটাকে সন্ত্রাস মুক্ত করার দায়িত্ব হিসাবে আপনাকে আর সন্ত্রাসীদের হামলা সহ্য না করে তাদের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মাত্র 313 জন প্রায় নিরস্ত্র নিরীহ দুর্বল মুসলমানদেরকে নিয়ে মক্কা থেকে আগত 950 অস্ত্রধারী সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে গেল। মক্কা থেকে আগত সন্ত্রাসী দলের নেতা হল আবু জাহাল, তারা অস্ত্র সজ্জিত, তাদের সেনাবাহিনীর সংখ্যা 950। মদিনার থেকে মোকাবেলার জন্য যারা বের হলেন তাদের নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংখ্যা 313। কিছু সংখ্যক মানুষের কাছে সামান্য অস্ত্র আছে আর বাকিরা নিরস্ত্র। 950 অস্ত্রধারীদের বিরুদ্ধে 313 জন নিরস্ত্র মোকাবেলার জন্য বের হলেন। অস্ত্রের বলে, জনসংখ্যার বলে, গায়ের জুড়ে, অর্থের বলে, একমাত্র আল্লাহর উপর ভরসা করে, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। বদর নামক স্থানে উভয় পক্ষ মুখামুখি হইল। বদর রাসুলের জীবনের সর্বপ্রথম যুদ্ধ। বদর নামক স্থানে উভয় পক্ষ মুখামুখি হইল। মক্কা থেকে আগত সন্ত্রাসীদের 70 সন্ত্রাসী নিহত হল, আরো 70 সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। অস্ত্রের বলে, সেনাবাহিনীর সংখ্যাধিক্যের বলে, একমাত্র আল্লাহর দয়ায়। এখানে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হল, গায়ের নিজের গায়ের বলের উপর নির্ভরশীল হলে বিজয়ী হওয়া যায় না, নিজেদের অস্ত্রের উপর নির্ভরশীল হলে বিজয়ী হওয়া যায় না। শত্রুর মোকাবেলায় বিজয়ী হওয়ার একমাত্র ব্যবস্থা আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। আল্লাহর উপর নির্ভরশীল হলে, আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার জন্য আল্লাহর আনুগত্যের দরকার। আল্লাহর অবাধ্য হইয়া আল্লাহর উপর নির্ভরশীল হওয়া যায়? আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর উপর নির্ভরশীল হতে হয়। আল্লাহ বদরের প্রান্তরে 5,000 ফিরিস্তা পাঠাইয়া মুসলমান বাহিনীকে সন্ত্রাসীদের মোকাবেলা সাহায্য করল। 70 সন্ত্রাসী নিহত হইল, 70 সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। 70 আর 70, 140 আর বাদ বাকিরা পলাইয়া যান বাসাই, বাদ বাকিরা। এইভাবে আরম্ভ হইল সন্ত্রাস দমন করার অভিযান এবং সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ। এইটাকেই ইসলামের পরিভাষায় জেহাদ বলা হয়। ঘটনা বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পেরেছেন যে জেহাদের নাম সন্ত্রাস নয়, ইসলামের জেহাদ সন্ত্রাস দমনের ব্যবস্থা। জেহাদের নাম সন্ত্রাস না, সন্ত্রাস দমনের ব্যবস্থা। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, এটার জবাব আপনাদের সকলের জানা এবং স্মরণ থাকা দরকার। সন্ত্রাস দমন ব্যবস্থা জেহাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ 13 মক্কি জিন্দেগীতে করলেন না কেন? মদিনায় হিজরত করে আগের বছর আসার পরে পরের বছরই শুরু করলেন কেন? জেহাদ যদি সন্ত্রাস দমনের ব্যবস্থা হয়ে থাকে, 13 সেই ব্যবস্থা গ্রহণ করলেন না কেন? শুধু সহ্য করলেন কেন? মদিনায় আসার পরে সেই ব্যবস্থা গ্রহণ করলেন কেন? এর একমাত্র জবাব, জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের দায়িত্বটা সরকারের। জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের দায়িত্বটা 13 মক্কি জিন্দেগীতে রাসুলের সরকার ছিল না, জেহাদ পরিচালনার দায়িত্বও ছিল না, ক্ষমতাও ছিল না। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রাসুল সরকার গঠন করেছেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান সর্বপ্রথম মহারাষ্ট্র নায়ক মোহাম্মদুর রাসূলুল্লাহ রচনা করেছিলেন। বর্তমান দুনিয়াতে যত রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের এই লিখিত সংবিধান আছে। এরা সংবিধান লেখা শিখল কার কাছে? হ্যাঁ, সমস্ত বর্তমান দুনিয়া সমস্ত রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান রচনার শিক্ষা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে গ্রহণ করেছে। রাসূলের রচিত সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। সংবিধানের নাম ছিল মদিনা সনদ। সেখানে সেই মদিনা সনদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের সমস্ত নাগরিক মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই যাতে শান্তিপূর্ণভাবে সহবস্থানে বসবাস করতে পারে তার ব্যবস্থা মদিনা সনদের বিভিন্ন ধারায় উপধারায় আল্লাহ রাসূল উল্লেখ করেছিলেন এবং সমস্ত ধর্মাবলম্বীদের স্বাক্ষর গ্রহণ করেছিলেন। সেই স্বাক্ষরে বিশ্বাসঘাতকতা করে সেই স্বাক্ষর প্রদান করার পরও তা লঙ্ঘন করেছিল। ঐতিহাসিক মদিনা সনদে স্বাক্ষর করার পরও সংবিধান লঙ্ঘন করেছিল যেই জাতিটা, এই জাতিটা হল ইহুদি জাতি, এই জাতিটা হল ইহুদি জাতি। এবং তাদেরকে গোপনে যারা সাহায্য সহযোগিতা করেছিল তারা ছিল খ্রিস্টান। সুতরাং ইহুদি খ্রিস্টান আজকের মুসলমানের নূতন দুশ্মন নয়, ইহুদি খ্রিস্টান মুসলমানের পুরানা দুশ্মন। বর্তমান দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে, যেসব দেশ মুসলমানেরা শাসন করে, সবখানে ইহুদিদের হামলা আর খ্রিস্টানদের গোপন সমর্থন বিদ্যমান। ইহুদিদের হামলা আর খ্রিস্টানদের গোপন সমর্থন বিদ্যমান। বাস্তব প্রমাণ ফিলিস্তিন রাষ্ট্র, ফিলিস্তিনের উপর ইসরায়েলের ইহুদিরা বৎসরের পর বৎসর অন্যায় হামলা চালিয়েই যাচ্ছে। আমেরিকার খ্রিস্টানেরা গোপনে সমর্থন দিয়েই যাচ্ছে। বুঝে থাকলে বলুন, ইহুদি খ্রিস্টান মুসলমানের পুরাতন বন্ধু না পুরাতন শত্রু? এরপরও কোন মুসলমান যদি কোন ইহুদিকে অথবা কোন খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম বাযুহুম আউলিয়াউ বাযু ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। হে মুসলমানেরা, ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের চিরশত্রু। কোন মুসলমান যদি ইহুদিকে বন্ধু বানায়, সে মুসলমান আমি আল্লাহর কাছে ইহুদি গণ্য হয়ে যাবে। কোন মুসলমান যদি কোন খ্রিস্টানকে বন্ধু বানায়, আল্লাহ কোরআনে বলেন, সেই মুসলমানটা আমি আল্লাহর কাছে খ্রিস্টান গণ্য হয়ে যাবে। বর্তমান দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে, যত দেশ মুসলমানে শাসন করে, সবগুলি মুসলমানের শাসকরা ইহুদি খ্রিস্টানকে নিজেদের বন্ধু মনে করে। শান্তির ধর্ম গ্রহণ করেছি না শান্তির ধর্মের সাথে মুনাফিকি করে যাচ্ছি, এই হইল শান্তির ধর্ম গ্রহণ করার পর অশান্তি ভোগার কারণ। এই জন্য এই হইল মূল কারণ। আপনারা কি জানেন, বিষাক্ত সাপ যখন ফনা ধরে তখন তার ফনার মধ্যে একটা ফুলের মতো নকশা দেখা যায় কিনা? দেখ, নকশাটা তো দেখতে বিশ্রী নয়, সুন্দর সাপের ফনার এই সুন্দর নকশাকে ফুল মনে করে যদি কেউ এই সাপটাকে ফুলের মালা মনে করে গলায় পেঁচায়, তাহলে তার যে দশা হতে বাধ্য। ইহুদি খ্রিস্টানদের দুঃখাবাদীপূর্ণ চাচ্চিক্যপূর্ণ কর্মকাণ্ডে আকৃষ্ট হইয়া কোন মুসলমান যদি ইহুদি খ্রিস্টানকে গলার ফুলের মালা বানায়, তাদেরও সেই দশা হতে বাধ্য। আমরা যদি সতর্ক হয়ে যাই তাহলে তাদের আস্তানা অটোমেটিকলি ভেঙে যাবে, আর আমরা যদি সতর্ক না হইতে আস্তানা ভাঙতে গেলে নিজেরা ভেঙে যাবেন, এটাও মনে রাখতে হবে। আমরা কাউকে ভাঙতে যাব না নিজেরা সতর্ক হয়ে যাব, না আমরা নিজেরা সতর্ক হওয়া দরকার, বিষাক্ত সাপ সম্পর্কে সতর্ক হয়ে যাওয়া দরকার। আরম্ভ হইল যুদ্ধ, দশ বছরের মাদানী জিন্দিগিতে আল্লাহর রাসূল 66টা জাহাদ পরিচালনা করেছেন, 23টা জাহাদে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 43টা যুদ্ধে সেনাপতি নিযুক্ত করে তার অধীনে সেনাবাহিনী প্রেরণ করেছে, 23 আর 43, 66টা যুদ্ধ দশ বছরের মদনী দিনদিগিতে রাসূল পরিচালনা করেছে, 13 বৎসরের মক্কী দিনদিগিতে এত সব জুলুম সহ্য করলেন একটা যুদ্ধও করতে গেলেন না, 10 বৎসরের মাদানী দিনদিগিতে 66টা যুদ্ধ করলেন, 13 বৎসরের মক্কী দিনদিগিতে করলেন না কেন? সরকার নাই। 10 বৎসরের মদনী দিনদিগিতে করলেন কেন? পবিত্র জীবন ইতিহাসের দ্বারা দিবালুকের ন্যায় পরিষ্কার হয়ে গেল, যার সরকার নাই সন্ত্রাস দমন তার দায়িত্ব নয়, সরকারি ক্ষমতা যাদের হাতে সন্ত্রাস দমনের দায়িত্ব তাদের। নাকি রসুলের জীবন ইতিহাসে শিকার মতো কিছু নাই? এবার বলুন, 10 বৎসরে যদি 60টা যুদ্ধ হয় তাহলে গড়ে প্রতি বৎসরে কটা যুদ্ধ হয়? 6টা না 10টা? 10 বৎসরে যদি 60টা যুদ্ধ হয় গড়ে প্রতি বৎসরে 6টা যুদ্ধ, বৎসরে 6টা যুদ্ধ হইলে প্রতি 2 মাসে 1টা যুদ্ধ, গড়ে প্রতি 2 মাসে 2 মাস পরে, 2 মাস আগের যুদ্ধের জখম শুকাবার আগেই 2 মাস পরে আরেক যুদ্ধের ডাক পড়ে যায়, আরেক যুদ্ধের জখম শুকাবার আগেই আরেক যুদ্ধের ডাক পড়ে যায়। এই অবস্থায় অনবরত জাহাদ চলতে লাগল। ইসলামের জাহাদ বিধান যেহেতু সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা, এই জন্য বর্তমান সমাজের সন্ত্রাসীরা অবাধে সন্ত্রাস চালাবার জন্য ইসলামের জাহাদের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ প্রচার করে থাকে। যে পুলিশ চুর ধরে সেই পুলিশকে চুর বলে অপবাদ দেওয়ার মতো, সরকার পুলিশ বাহিনী মোতায়েন করেছে চুরি করার জন্য না চুর ধরার জন্য? সুরেরা দেখল পুলিশই আমাদের দুশ্মন, কাজেই পুলিশকে সমাজে কলঙ্কিত করতে হলে পুলিশের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে প্রচার করতে থাকো। এই কৌশল আর ইসলামের জাহাদ বিধানকে সন্ত্রাস বলে অপপ্রচার কৌশল, একেই অপকৌশল। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বড় চমৎকার উদাহরণ দিয়ে বিষয়টা বলেছে। একটা রোগ আছে মানুষের শরীরে হয়, এটার নাম ক্যান্সার। শরীরের যে অঙ্গে ক্যান্সার হয় সেই অঙ্গ অপারেশন করে কেটে ফেলে দিলেই মোটামুটি ভাবে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। বলুন, ক্যান্সারের চিকিৎসা মলমের দ্বারা হয়, ট্যাবলেটের দ্বারা হয়, না অপারেশনের দ্বারা হয়? ঠিক তেমনি ভাবে গোটা মানুষের সমাজটাই একটা দেহের মতো, সন্ত্রাস হল এই দেহের একটা ক্যান্সার। ইসলামের জাহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। মনে থাকবে তিনটা কথা, বিশ্ব মানবতার সমাজটা একটা শরীর, সন্ত্রাস হল এই শরীরের ক্যান্সার, ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। যে বিশ্বে জেহাদ বন্ধ থাকবে আল্লাহর কসম, সেই বিশ্বের সন্ত্রাস কেউ বন্ধ করতে পারবে না। তাই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুই মাসে একটা জিহাদ, প্রতি দুই মাসে একটা জিহাদ, প্রতি দুই মাসে একটা জিহাদ, তেরো বৎসরের মক্কী জিন্দিগিতে না দশ বৎসরের মাদানী জিন্দিগিতে, মক্কী জিন্দিগিতে কোথায় ছিল জিহাদ, কেন করলেন না? মোহাম্মদুর রাসূলুল্লাহর সরকার ছিল না, মদনী জিন্দিগিতে কেন আর সন্ত্রাস সহ্য করলেন না, মোকাবেলার জন্য জিহাদে গেলেন? এবার তিনি সরকার গঠন করেছেন, এখান থেকে পরিষ্কার হয়ে গেল সন্ত্রাস দমন জিহাদ পরিচালনা করা সরকারের দায়িত্ব, জিহাদ পরিচালনা করা কার দায়িত্ব? সুতরাং যারা গুফনে গুফনে বোমা বানায় আর নিরীহ নির্দোষ মানুষের উপর সেই বোমা মারে, এইটা জিহাদ নয়, এইটাই সন্ত্রাস। গুফনে বোমা বানাইয়া নিরীহ নির্দোষ মানুষের উপর মারার নাম জিহাদ নাকি সন্ত্রাস? সন্ত্রাস তিন জিনিসের সমন্বয়ে সন্ত্রাস হয়, দলবদ্ধতা, অস্ত্রের ব্যবহার, নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। বলুন কতটা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়? তিনটা, দল বান্দা, অস্ত্র ব্যবহার করা, নির্দোষের উপর হামলা করা। যারা সন্ত্রাস দমনের নামে বর্তমান সমাজে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, চালায় সন্ত্রাস আর কয় সন্ত্রাস দমন করি, এটা একটা অপকৌশল। এরা কিসের পুরার দিন সন্ত্রাস দমন করবে? এরা সন্ত্রাসের ডেফিনেশনও জানে না, সন্ত্রাস কাকে বলে তাও জানে না। এরা সন্ত্রাস দমনকারী নয়, এরাই সন্ত্রাসী। এবার বলুন মোহাম্মদ রাসূলুল্লাহ দশ বৎসরের মাদানী জিন্দেগিতে ৬৬টা যুদ্ধ করতে গেলেন, গেল গায়ের জোরে ইসলাম প্রচারের জন্য না সন্ত্রাস দমনের জন্য? সন্ত্রাস দমন। দুই মাস আগের যুদ্ধে যোদ্ধাদের শরীরে যে জখম হইল, দুই মাসে সেই জখম পুরানির আগে আরেক যুদ্ধের দাগ পড়ে গেল, আরেক যুদ্ধের জখম শুকাবার আগে আরেক যুদ্ধের দাগ পড়ে গেল, এমত অবস্থা। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হইল, ওগো আল্লাহর রাসূল, তেরো বৎসরের মক্কী জিন্দেগিতে সন্ত্রাসীদের হামলা সহ্য করতে করতে শান্তিতে জীবন যাপন করতে পারলাম না, দশ বৎসরের মাদানী জিন্দেগিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শান্তিতে জীবন যাপন করতে পারলাম না, এমত অবস্থা। মুসলমানের জীবনে শান্তি আসবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের ৫৫ নম্বর আয়াত নাযিল করেছে, নাকি হারিয়ে গেলেন, কোথায় ছিলেন, কোথায় আসলেন, কথা কোথায় ছিল? সূরা নূরের ৫৫ নম্বর আয়াতের তাফসীরের আলোকে আমরা বুঝতে চাই, শান্তির ধর্মে ইসলামে, শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী হইয়া শান্তি পাইলাম না কেন? এটা ছিল আমাদের টার্গেট। সূরা নূরের ৫৫ নম্বর আয়াতের তাফসীরের আলোকে আমরা বুঝতে চাই, শান্তির ধর্মে বিশ্বাসী হইয়া অশান্তি পাই না কেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য এই আয়াতটা আল্লাহ কোন অবস্থায় নাযিল করেছিলেন অবস্থাটা বোঝার কথা ছিল, এই হইল অবস্থা। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, তেরো বৎসরের মক্কী জিন্দেগিতে একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করতে করতে শান্তিতে বসবাস করতে পারলাম না, দশ বৎসরের মাদানী জিন্দেগিতে সন্ত্রাসীদের দমন করার জন্য যুদ্ধ করতে করতে শান্তিতে জীবনযাপনের সুযোগ পাইলাম না, তাই মুসলমানের জীবনে শান্তিতে বসবাস করার সুযোগ আসবে কবে? এই প্রশ্নের জবাবে বলুন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াত নাযিল করেছেন? সূরা নূরের ৫৫ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হলাম, দুনিয়ার জীবনেই আমি তোমাদেরকে তিনটা পুরস্কার দেব, আখেরাতের পুরস্কারের ঘোষণা না দুনিয়া। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানকে আখেরাতের কোন পুরস্কারের ঘোষণা নয়, দুনিয়ার জীবনে তিনটা পুরস্কার দিবেন বলে শুধু ঘোষণাই নয় প্রতিশ্রুতিবদ্ধ হইলেন। হে মুমিন মুসলমানেরা শোনো, দুনিয়ার জীবনেই আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দান করব। এক নম্বর, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, ভূমণ্ডলের শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করা। ভূমণ্ডল বাংলাদেশের না, পাকিস্তানে, ইন্ডিয়া, সৌদি আরবে, ইরাকে না গোটা বিশ্বে, গোটা বিশ্বের শাসন ক্ষমতা মুমিন মুসলমানদের হাতে দেব আখেরাতে না দুনিয়ার। আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম তোমাদের সাথে। দুই নম্বর, একমাত্র ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছি, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা পালন করে, পালন করার স্বাধীনতা দিতে হবে, কেন এটা একটা নিয়ম রক্ষার জন্য। কি নিয়ম? পরীক্ষার হলে নিয়ম আছে, পরীক্ষার্থী ছাত্র যদি প্রশ্নের জবাব ভুল লেখে, লেখার স্বাধীনতা দিতে হবে না। বাজিতপুরের কোন স্কুল কলেজে এইরকম নিয়ম নাই, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র যদি প্রশ্নের জবাব ভুল লেখে, লেখতে দিতে হবে, নিয়ম আছে। এর মানে কি? ভুল লেখার দ্বারাই পাশ করবে? যেই লেখার দ্বারা বুড়ার দিন পাইব, এই লেখার স্বাধীনতা দিল কেন? এই এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে পরকালে চিরস্থায়ী জাহান্নাম পাবে পুরস্কার, তারপরেও দুনিয়াতে এদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিল কেন? ওই প্রশ্নের সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব, পরীক্ষার হলে যেই জবাব, প্রান্ত ধর্মাবলম্বীদের বেলায় সেই জবাব, জবাবটা হইল নিয়ম রক্ষার জন্য। বলেন রসুল যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সংবিধান মদিনা সনদ রচনা করেছিলেন, রসুলের মদিনা রাষ্ট্রে ও মুসলমানেরাও শান্তিতে বসবাস করার চুক্তি ছিল কিনা, তাদের ধর্মে কেউ বাধা প্রদান করতে পারবে না, দাঁড়া ছিল কিনা, কেন? গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? হ্যাঁ, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য, ঠিক তেমনি ভাবে আল্লাহর জগতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে পরীক্ষার্থী ছাত্র ভুল লেখলে যেমন তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু থাকবে না, তেমনি ভাবে এই সুযোগে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে তাদের কপালেও আখেরাতে জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। তাই আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তাদের ধর্ম পালনের অধিকার দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, কিন্তু তাদের ধর্ম আমি আমার কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র তোমাদের ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুতরাং তোমাদেরকে আমি দুই নম্বর প্রতিশ্রুতি দিলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। এটা কত নম্বর ওয়াদা? দুই নম্বর ওয়াদা। এক নম্বর ওয়াদা, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দুই নম্বর ওয়াদা, ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। তিন নম্বর ওয়াদা, সমস্ত সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। বলুন সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানদের সাথে কতটা ওয়াদায় আবদ্ধ হইল। এক নম্বর সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব, দুই নম্বর ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব, তিন নম্বর সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। দুনিয়াতে অশান্তির কারণই তো তিন নম্বরটা, দুনিয়াতে মুসলমানদের অশান্তির কারণ কত নম্বরটা? তিন নম্বরটা, সন্ত্রাসীদের হামলা দুনিয়ার জীবনে মুসলমানদের অশান্তির কারণ। আল্লাহ বলেন এই কারণ থাকবে না, আমি নিরাপদ করে দেব, দুনিয়াতেই তোমাদের জন্য শান্তির জীবন প্রতিষ্ঠা করে দেব। এবার বলুন বর্তমান বিশ্বের শাসন ক্ষমতা মুমিন মুসলমানদের হাতে না বেদিন কাফিরের হাতে? বেদিন কাফিরের। এই যে আগে বললাম ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনদের উপর, ফিলিস্তিনিদের উপর বৎসরের পর বৎসর অনবরত সন্ত্রাসী হামলা চালিয়েই যাচ্ছে, আমেরিকার খ্রিস্টানেরা গোপনে সমর্থন দিয়েই যাচ্ছে, সৌদি আরবের মুসলমান ক্ষমতা রাখে প্রতিশোধের প্রতিবাদের ক্ষমতা রাখে না। তাইলে সৌদি আরবের মূল রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে না আমেরিকানদের নিয়ন্ত্রণে? বুঝে সৌদি আরবের অবস্থা যদি এই হয় তাহলে আর কোন মুসলমানের দেশের অবস্থা কি হওয়ার কথা? দুনিয়াতে সৌদি আরবের চেয়ে মুসলমানদের জন্য নিরাপদ আর কোন রাষ্ট্র তো হতে পারে না। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি নিরাপদ দেশ হল মুসলমানদের সৌদি আরব। এটার মূল শাসন ক্ষমতা মুসলমানের হাতে না আমেরিকান খ্রিস্টানেরা নিয়ন্ত্রণ করে? তাইলে আর যত মুসলমানের দেশ দুনিয়াতে আছে, আপনারা কি মনে করেন গদিতে মুসলমানের মুসলমান বসা থাকলেও নিয়ন্ত্রণ করে কারা? নিয়ন্ত্রণ করে বেঈমান কাফির ইহুদি খ্রিস্টানেরা। পরিষ্কার হয়ে গেল বর্তমান বিশ্বে একটা দেশেও সত্যিকারের অর্থে মুসলমানের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত নয়। আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হইল না অবাস্তব রইল? হ্যাঁ, কেন অবাস্তব রইল এটাই বুঝতে হবে। এবার বলুন দুই নম্বর ওয়াদা আল্লাহ কি করেছিলেন? সারা বিশ্বে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করে দেবেন। বর্তমান বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? নির্বাসিত। অনেকে বলে বাংলাদেশে 16 কোটি মুসলমান বাস করে, হইতেও পারে কিছু কম বেশ, বেশি বেশ কম হবে না, তাই আমরা একটু সময়ের জন্য ধরে নিতে পারি বাংলাদেশে 16 কোটি মুসলমান বাস করে, এবং আনুপাতিকভাবে এদের সংখ্যা শতকরা কমপক্ষে 85 জন, শতকরা 85 জন মুসলমানের বাংলাদেশ, শতকরা 85 জন মুসলমানের বাংলাদেশ। মুসলমানেরা এই দেশের গদিতে বসা, যে কোন দল বসুক পালাক্রমে প্রধান দুইটা দল বাংলাদেশের গদিতে বসে, তিন নম্বর কোন দল গদির ধারে কাছে ও যেতে পারে না, প্রধান দুই দলের কোন এক দলের লেজে না ধরা পর্যন্ত, আর প্রধান দুই দলের প্রধানরা মুসলমান। সুতরাং বাংলাদেশে পালাক্রমে মুসলমানরাই গদিতে বসে, বাংলাদেশের গদিতে পালাক্রমে মুসলমানরাই বসে। এই মুসলমান নাগরিক সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মুসলমান শাসিত বাংলাদেশে ইসলাম কিভাবে নির্বাসিত, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত নয় নির্বাসিত, তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে নিসা এর 59 সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে বলে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে মুমিন মুসলমানেরা শুনো, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? তোমাদের কারো পিতা মাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। কেন সম্পদের বন্টনে ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করা হবে? এই বৈষম্য আর রাখা যাবে না। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই ছেলেদেরকে যে পরিমাণ অংশ দেওয়া হবে মেয়েদেরকেও সে পরিমাণ অংশ দিতে হবে। এই দাবি বাংলার মাটিতে উঠেছে কিনা? এটা একটা ইহুদি শাসিত দেশ ছিল, এটা একটা খ্রিস্টান শাসিত দেশ ছিল, এটা একটা হিন্দু শাসিত দেশ ছিল, এটা একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ নাগরিকের দেশ ছিল না? মুসলমানের মুসলমান শাসিত মুসলমানের দেশ? মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনের বিরুদ্ধে আন্দোলন কেন? তাহলে এই আন্দোলন কি প্রমাণ করে? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না বাংলাদেশ থেকে ইসলাম নির্বাসিত? আল্লাহর ওয়াদা দুই নম্বরটা গেল কোথা? আনুষঙ্গিকভাবে যেহেতু একটা চমৎকার চটকদার যুক্তি দিয়া ইসলামের বিরুদ্ধে এই আন্দোলনটা চলছে, যুক্তিটার নাম হইল নারী পুরুষ সমান অধিকার। এজন্য এই যুক্তির ভ্রান্তিটাও আমাদের এখানেই বুঝে নেওয়া দরকার। ইসলামের বিধানে একটা ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। বলুন ইসলামের বিধানে একটা ছেলের জীবনে খরচের খাত আছে কটা? আর সম্পদে অংশ পাইছিল কটা? অংশ পাইছে দুইটা, খরচ আছে তিনটা, বেশি পাইছে? এবার আসেন মেয়ের জীবনে, বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করবো স্বামী বাবা, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী, নিজের লালন পালনের দায়িত্ব নাই, দাম্পত্য সঙ্গী স্বামীর লালন পালনের দায়িত্ব নাই, নিজের সম্পদের দ্বারা নিজের গর্ভজাত সন্তান লালন পালনের দায়িত্ব নাই, মেয়ের জীবনে খরচের কোনো খাতেই নাই, তারপর অংশ পাইছে? এবার বলুন ছেলে দুই অংশ পাইয়া বেশি পাইল না কম পাইল? মেয়ে এক অংশ ভাইয়াও? এটা বুঝতে রাজি না, খালি ভাই সমান অধিকার নাই। কি গুরাক দিন বুঝো তোমরা নিজেরাই সমান অধিকার শব্দ কইয়া, আর কি গুরাক দিন 16 কোটি মুসলমানকে বুঝাতে চাও? বলুন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইসলাম নির্বাসিত। আল্লাহ দুই নম্বর ওয়াদাটা কি করেছিলেন? বর্তমান দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? আল্লাহর ওয়াদাটা গেল কোথায়? এটা হল মূল প্রশ্ন, মূল প্রশ্ন আমাদের। যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এটা পরিষ্কার ভাবে বোঝার জন্য একটা গল্প বলি, শুনো। একটা লোক ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না, কিন্তু যখন টের পাইল আধুনিক যুগে লেখাপড়া ছাড়া সমাজে চলাফেরা করা বড় কষ্ট, আপনারা কি মনে করেন? দুই একক্ষর ইংরেজি যদি জানে না, ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে যে নামের প্রেসক্রিপশন লেখা আছে সেই নামের ঔষধ দিল না ফার্মেসি, আর অন্য ঔষধ দিল বুধার উপায় দেয়। কাজে বর্তমান যুগে লেখাপড়া করা ছাড়া সমাজে চলাফেরা করা আরাম না কষ্ট? এই গণ্ড মূর্খটা যখন টের পাইল যে বর্তমান যুগে কিছু না কিছু লেখাপড়া না করলে জীবন যাপন করা কষ্টকর, তাই তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে ছিল মেধাবী, একটা না 10 বছর লেখাপড়া করে এসএসসি পাস করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইল। কথা বুঝে থাকলে বলুন, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হইব? এক। বাপ তো গণ্ড মূর্খ, রোল নম্বর এক হইলে নম্বর বেশি ভাই পরীক্ষা, না রুল নম্বর দশ হইলে বেশি ভাই, এটা বুঝে না, খালি বুঝে এক থেকে দশ বেশি, কথা বুঝতে পারছে? ফল ঘোষণার পরে বাফে মূর্খ বাফে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা দে দিসলা ভাস্কর সঠিত কত নম্বরে, কয় এক নম্বরে, কয় সব নাশ করছ, পাশের বাড়ির ছেলেটা তোর সাথে লেহাবড়া করিয়া তোর সাথে পরীক্ষা দিয়া হে দি দশ নম্বর হয়েছে, তুই অত কম ভাই লেখে, এই গণ্ড মূর্খটায় যেমন বুঝে না, দশ নম্বরে ভাস করলে পরীক্ষার নম্বর বেশি পায় না, এক নম্বরে ভাস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, তেমনি ভাবে আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মূর্খরাও বুঝে না, ছেলে দুই অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে এক অংশ ভাইয়া বেশি পায়। এইরকম শিক্ষিত অথবা এইরকম মূর্খদের সমাজে বর্তমান মুসলমানেরা বাস করে, বুঝে দেখে বলুন। সুতরাং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? আরেকটা উদাহরণ দেব, পবিত্র কোরআনের সূরায়ে আহজাব, সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়া কি বলেছেন? মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকো। আন্দোলন চলছে কিনা? বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথায় চলব না। ইসলাম প্রতিষ্ঠিত না নির্বাসিত? আমার তো মনে হয় আপনারা এখানে যারা বসা আছেন আপনাদেরও এখনো পরিষ্কার হইল না কথাটা, কেন আল্লাহ মুসলমানের নারীকে বসবাসের ঘরে থাকার নির্দেশ দিবে? বসবাসের ঘর কি নারীর বন্দিশালা না জেলখানা? বসবাসের ঘরে থাকবে কেন? এখনো এখনো পরিষ্কার ধারণা নাই এই ব্যাপারে সর্বস্তরের মুসলমানের, এইভাবেই অপরিষ্কার থাকা দরকার চিরকাল? এখন ওই ধারণা পরিষ্কার হওয়া দরকার। তাহলে শুনুন, নারীদের জীবনে আল্লাহ এমন কতগুলি এক চেচিয়া ডিউটি দিয়েছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষ পালন করবে দূরের কথা, কোন পুরুষের বাধেও হতো না। নারীদের জীবনে আল্লাহ এমন কিছু এক চেচিয়া দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষে পারবে না পালন করতে, যেমন মাসিক ঋতুস্রাবের ডিউটি কোন পুরুষের আছে না নারীদের? এটা পালন করার জন্য সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? দুই নম্বর, প্রতিটি সন্তান নারীর গর্ভেই ধারণ করতে হবে না পুরুষেও? এই ডিউটিটা পালন করতে সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তিন নম্বর, গর্ভস্থ সন্তানের প্রসব কষ্ট নারীকেই সহ্য করতে হবে, ইদার জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর? চার নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ নারীকেই পান করাতে হবে না পুরুষেও? ইদার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা, আর্মি ক্যাম্প সুবিধা না পুলিশের থানা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সুতরাং সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে মুসলমানের নারীকে আল্লাহ বসবাসের ঘরে থাকতে নির্দেশ দিলেন, কেন? ধর্মান্ধতার কারণে। এই ধর্মান্ধ একটা শব্দ, নাস্তিকদের পরিভাষা। ধর্মান্ধ একটা শব্দ, কাদের পরিভাষা? যে সমস্ত বিবৃতিবাদেরা পত্র পত্রিকায় ধর্মান্ধ শব্দটা ব্যবহার করে পরিষ্কার ভাবে ধরা পড়ে যায় এরা নাস্তিকদের দালাল। ধর্ম অন্ধ নয়, ধর্মই একমাত্র আলো, ধর্মহীনতাই অন্ধকার। বলেন আল্লাহ সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে অযৌক্তিক ভাবে এই নারীদের বসবাসের ঘরে থাকতে বলেছেন না চূড়ান্ত যুক্তিসম্মত ভাবে? চূড়ান্ত যুক্তিসম্মত ভাবে। এরপরে ইসলাম বাংলাদেশ থেকে আরো কেমনে কেমনে নির্বাসিত, এই নির্বাসিত ইসলামে আপনারা বিশ্বাসী, এই জন্য আপনারা শান্তির থেকে বঞ্চিত। মূল প্রশ্ন আর জবাবে মিল আছে নি? আপনারা কি প্রতিষ্ঠিত ইসলামে বিশ্বাসী না নির্বাচিত নির্বাসিত ইসলামে বিশ্বাসী? এটা ইসলামের খুলস, এটা ইসলামের মূল নয়। আমরা যে ইসলাম নিয়ে বসে আছি, যে ইসলামের মূল না খুলস? আচ্ছা, একটা ডিমের মূল ফালে ইয়া খুলস খাইলে কেমন হয়? একটা আমের মূল ফালে ইয়া সাল খাইলে কেমন হয়? একটা কাঁঠালের মূল ফালাইয়া সাল খাইলে কেমন হয়? ডেঙ্গা আছে না ডেঙ্গা ডাটা, এই মূল ফালাইয়া সাল খাইলে কেমন হয়? আমাদের ইসলামের তো তেমন দশা, বুঝতে পারেন? শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী হয়ে আপনাদের অশান্তি কেন? বুঝতে পেরেছেন কেন? আমার আমরা ইসলামের মূল রেখেছি না ইসলামের মূলকে নির্বাসিত করেছি? যে ইসলাম নিয়ে আমরা বসে আছি সেইটা মূল না সাল? আম গাছের সাল দিয়া কত ফুট কাঠ হয়? কাঁঠাল গাছের সাল দিয়া কত ফুট কাঠ হয়? আপনাদের ইসলাম দিয়া তত ফুট শান্তি হয়? কথা পরিষ্কার বুঝতে পেরেছেন? তারপরে আল্লাহ সূরা আহজাবের সেই 33 নম্বর আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলমানের নারীরা, এই সমস্ত ডিউটির কারণে তোমরা বসবাসের ঘরে থাকবা, দরকারে বাইরেও যাইতে পারো না। নিশে দরকারে বাইরেও যাইতে পারো, কি দরকার? জমি বেচা কিনা করলে যেখানে গিয়ে জমি বেচা কিনা দলিল করা যায় সেখানে যাইতে পারো, বাধা নাই, ব্যক্তিগত দরকার। অসুস্থ হলে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারো, ব্যক্তিগত দরকার। কি দরকার? ব্যক্তিগত দরকার। আরেকটা হলো ধর্মীয় দরকার, কোন নারীর উপর হজ ফরজ হইলে গড়ের ভিতরে বসে হজ হবে না, যেখানে গেলে হজ করা যায় সেখানেও যেতে পারো, এটা হলো ধর্মীয় দরকার। বসবাসের ঘরে বসে যদি ওয়াজ নসিহত শোনার সুযোগ না থাকে, যেখানে গেলে ওয়াজ নসিহত শোনা যায় সেখানে যেতে পারো, কি দরকার? ধর্মীয় দরকার। আর একটা আছে আর্থিক সংকট, ব্যক্তিগত দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে, ধর্মীয় দরকারে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে, আর্থিক সংকটেও মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। আর্থিক সংকট বলতে কি বুঝায়? আয় হায়, অস্পষ্টতার পর্দার আড়ালে পড়ে গেছে, কোন মুসলমান জানে না, সাধারণ মুসলমানদের কেউ জানে না যে আর্থিক সংকট বলতে কি বুঝায়, যে কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। অস্পষ্টতার পর্দার আড়ালে চিরকাল থাকা দরকার না, এখনই পরিষ্কার হওয়া দরকার, এখনই পরিষ্কার হওয়া দরকার। চার দল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়া লালন পালন করা ইসলামী আইনে সরকারের দায়িত্ব, ইসলামী আইনে সরকারের দায়িত্ব। চার দল মানুষকে বিনা শ্রমে বেকার বাতা দিয়া লালন পালন করা, কত দল? এক নম্বর অসহায় শিশু, অসহায় শিশু। আপনাদের বিবেক বিবেচনা কি বলে, শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? দুই নম্বর অসহায় বৃদ্ধ, অসহায়। আপনাদের বিচারে কয় মাটি কাটতে খাইতো বুঝিয়া না বিনা শ্রমে খাইতো? দেবে কে? কত নম্বর গেল? তিন নম্বর শিশুও নয় বৃদ্ধও নয় যুবক, কিন্তু পঙ্গু বিকলাঙ্গ আতুর লুলা লেঙ্গা জটিল রোগের কারণে কাজ করার ক্ষমতা নাই, বয়স জোয়ান কিন্তু কর্মক্ষম নাই, কর্মক্ষমতা হারা। আপনারা বিচারে কি কয়, জোয়ান আতুরে লুলায় লেঙ্গায় আলবাইয়া খাইতো? কেমনে খাইতো? বিনা শ্রমে খাইতো? দেবে সরকার? কত নম্বর গেল? চার নম্বর অসহায় যুবতী, আতুর না লুলা না লেংরা না জটিল রোগে আক্রান্ত না, সম্পূর্ণ সুস্থ কিন্তু অসহায়। পুরুষের বেলায় শর্ত আছে, অক্ষম হইলে, যুবক পুরুষ অক্ষম হইলে সরকারে বাধা দেবে। যুবতী নারী কাজ করতে সক্ষম হইলেও সরকার বাধা দিতে হবে। এটা নারীদের প্রতি ইসলামের দেওয়া আলাদা মর্যাদা, যা ইসলাম ছাড়া কোন নারীকে আর কেউ কোনদিন দিতে পারে না। প্রশ্নবাকি থাকে, নারীকেই ফেসলে দিয়ে ইসলাম কেন দিল? জোয়ান পুরুষ যদি কাজ করতে অক্ষম হয় তাহলে সরকার তারে বেকার ভাতা দিতে হবে, কিন্তু জোয়ান নারী যদি কাজ করতে সক্ষম হয় তবুও নারী শ্রম ইসলামে নিষিদ্ধ। নারী শ্রম ইসলামে নিষিদ্ধ, পুরুষের শ্রম নিষিদ্ধ নয় কেন, নারীর শ্রম নিষিদ্ধ কেন? এই আলোচনাগুলি মুসলমানের সমাজে হয় না, কোন সাধারণ মুসলমানে জানে না। এখনো অজানা থাকা দরকার না এক্ষণেই জানা দরকার? এক্ষণেই জানা দরকার যে নারীদের প্রতি ইসলামের শ্রদ্ধাবোধ, নারীদের পক্ষে ইসলামের দেওয়া প্রদত্ত, ইসলাম প্রদত্ত আলাদা মর্যাদা। কেন নারীদেরকে ইসলামী মর্যাদা দিল? তার কারণ হল নারীর দেহে আল্লাহ শক্তি সামর্থ্য দান করে থাকেন, উপার্জনে শ্রম খাটার জন্য নয়, গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। পুরুষ, তোমার যেহেতু গর্ভের সন্তানের দেহ গঠনের ডিউটি নাই, তুমি গিয়া মাটি কাটিয়া রুজি কর। নারীর দেহ গর্ভস্থ সন্তানের দেহ গঠন করবে, তার শরীরের রক্ত দিয়া, তার শরীরের ভিটামিন দিয়া, তার শরীরের ক্যালসিয়াম দিয়া। নারীর শরীরের তিনটা জিনিস ব্যয় কইরা গর্ভস্থ সন্তানের দেহ গঠন হয়, নারীর শরীরের তিনটা জিনিস চুষা খাইয়া গর্ভের সন্তানের দেহ গঠন হয়। এক নম্বর নারীর শরীরের রক্ত, দুই নম্বর নারীর শরীরের ভিটামিন, তিন নম্বর নারীর শরীরের ক্যালসিয়াম। তিন জিনিস শুইয়া খায় গর্ভস্থ সন্তানের দেহ গঠন হয়। বুঝে থাকলে বলুন, নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়া থাকেন খেতে হাল চাষ করার জন্য, সড়কে মাটি কাটার জন্য, বাজারে দোকানদারি করার জন্য না, বসবাসের ঘরে থেকে আপনাদের সন্তানকে গড়ে তোলার জন্য। এই জন্য নারীর বেলায় অক্ষমতার শর্ত নাই। নারী কাজ করতে সক্ষম হলেও ইসলামের বিধানে নারী দিয়ে কাজ করানো যাবে না, কাজ করার দায়িত্ব পুরুষের, গর্ভস্থ সন্তানের দেহ গঠনের দায়িত্ব নারীর। এই জন্য এই রকম নারীও যদি অসহায় হয় তারেও বিনা শ্রমে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব হয়। কোন দেশের সরকারে যদি এমন নারীরে বেকার ভাতা না দেয়, কোন দেশের সরকার যে নারীদের শরীর ও শক্তি আছে বলেই তারে উপার্জনের শ্রম খাটতে পাঠাইয়া দেয়, তারে বেকার ভাতা দেয় না, এমন বালেন সরকারের দেশের নারীরা আর্থিক সংকটে পতিত হয়। এই আর্থিক সংকটের কারণেও নারী উপার্জনের জন্য বসবাসের ঘরের বাইরে যাইতে পারে। তিন কারণে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। এক নম্বর ব্যক্তিগত কারণ, দুই নম্বর ধর্মীয় কারণ, তিন নম্বর আর্থিক সংকট। আর্থিক আর্থিক সংকটের ব্যাখ্যা বুঝে আসছে? আর্থিক সংকটের কারণে যেখানে গিয়া কাজ করলে নারী এক মুষ্টি ভাত পেতে পারে, যেখানে গিয়া কাজ করলে নারী দুইটা রুটি পাইতে পারে, যেখানে গিয়া কাজ করলে নারী একটা কাপড় পাইতে পারে, যেখানে গিয়া কাজ করলে নারী তার এতিম বাচ্চা লালন পালন করতে পারে, সেখানে কাজ করার জন্য বাড়ির বাইরে যেতে পারে। এই তিন কারণে ইসলামের বিধানে মুসলমানের নারী বাড়ির বাইরে যেতে পারে। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুসলমানের নারীরা, এই তিন কারণের কোন এক কারণে যদি তুমি বাড়ির বাইরে যাও, ওয়াজ শোনার জন্য যদি বাড়ির বাইরে যাও, হজ করার জন্য যদি বাড়ির বাইরে যাও, দলিল রেজিস্টারি করার জন্য যদি বাড়ির বাইরে যাও, শারীরিক চিকিৎসার জন্য যদি বাড়ির বাইরে যাও, অথবা আর্থিক সংকটে পড়ে যদি বাড়ির বাইরে যাও, তাহলে রাস্তার পুরুষপাল তোমার দেহের সৌন্দর্য জনে দেখতে না পারে এমন ভাবে শরীরকে আবৃত করে যাও। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরে আহজাবের 33 নম্বর আয়াতে মুসলমান নারীদেরকে বলেছেন, যখন তোমরা কোন কারণবশত বাড়ির বাইরে যাবে, বেপর্দা হয়ে যাও বলেছেন না পর্দা করে যাও? তাহলে নারীদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতে। এই পর্দার বিরুদ্ধে আন্দোলন চলছে কিনা 16 কোটি মুসলমানের বাংলাদেশে চলছে কিনা? সুতরাং আপনাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত কোন বুথে কর, কোন বুথে কয় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত, বাংলাদেশ থেকে ওই ইসলাম নির্বাসিত, আল্লাহর দুই নম্বর ওয়াদা গেল না, হারাই গেলেন গা, কথা কোথার থেকে শুরু হয়েছিল কই পর্যন্ত আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দেব দুনিয়াতেই ওয়াদায় আবদ্ধ হইল। এক নম্বর, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দুই নম্বর, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর, সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদ করে দেব। বলুন বর্তমান দুনিয়ার কোন দেশের মুসলমান সন্ত্রাসী হামলার থেকে নিরাপদে? আমার জানা মতো একটা দেশেও না বাংলাদেশি মুসলমান সন্ত্রাসী হামলার থেকে নিরাপদে আছে, না ইন্ডিয়ান মুসলমান সন্ত্রাসী হামলার থেকে নিরাপদে আছে, না পাকিস্তানি মুসলমান সন্ত্রাসী হামলার থেকে নিরাপদে আছে, না ইরাকি মুসলমান, না ইরানি মুসলমান, না সৌদিয়ান মুসলমান, না ব্রিটিশ মুসলমান, না আমেরিকান মুসলমান, দুনিয়ার কোন দেশের মুসলমান সন্ত্রাসী হামলার থেকে নিরাপদে নাই। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর একতরফাভাবে চলছে সন্ত্রাসী হামলা। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। এর একটা এক দুইটা উদাহরণ দেব। ধৈর্য হারাই আনা ফেললেই হয়, উদাহরণ শুনতে শুনতে যদি আবার অধৈর্য লেগে যায় তো এমন উদাহরণ আমার না দেওয়াই বলা। 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান ফ্লাইট, আমেরিকান প্যাসেঞ্জার নিয়া আমেরিকান পাইলট আকাশে উড্ডীন করে আমেরিকান টুইন টাওয়ারে আঘাত করল। কোন দেশের এয়ারপোর্ট থেকে গেল? কোন দেশের ফ্লাইট ছিল? কোন দেশের প্যাসেঞ্জার ছিল? কোন দেশের পাইলট ছিল? কোন দেশের টাওয়ারে আঘাত করল? এর সম্পূর্ণ দায় দায়িত্ব আফগানি মুসলমানদের ঘাড়ে চাপাইয়া দিল। কিসের নামে? এই টুইন টাওয়ারের আঘাতে কোন মুসলমান ওইখানে সন্ত্রাস করেছিল বলে? আরো মজার কথা, এই টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্মরত ছিল, কয়েক হাজার। ঘটনার দিন একটা ইহুদিও উপস্থিত নাই। রহস্য নাকি ঘটনাটা যে ঘটবে তারা কেউ জানত না, না সম্পূর্ণ পরিকল্পিত, লাল কুত্তার গড়ে পরিকল্পিত ভাবে ধ্বংসযজ্ঞ ঘটাইছে আফগানি মুসলমানের ঘাড়ে, গায়ের জুড়ে সাফাইছে। তাহলে মুসলমানের উপর কিভাবে সন্ত্রাসী হামলা চলেছে একটা উদাহরণ বুঝতে পারলেন? আর একটা উদাহরণ দেব। 2003 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট গণবিধ্বংসী অস্ত্র আবিষ্কারের অপবাদ উঠে গেল। সাদ্দামে কইল, আমি এমন নিষিদ্ধ অস্ত্র বানাইছি না। কয় বানাইছ? সাদ্দামে কয় বানায় তাহলে দেখা? কয় দেখাইতাম না। কি করতে স্যার? কয় হামলা করবো। আইন নাই, আদালত নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, বিচার নাই, আসার নাই, হামলা করবে। হামলা করেই দিল, ইরাকি মুসলমানদের উপর হামলা করে। এই একদল মির্জাফর মার্কা মুসলমানের দ্বারা সাদ্দামকে গ্রেফতার করে ঈদুল আজহার রাত্রে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিল। বলেন, একটা মুসলমানকে ঈদের রাত্রে ফাঁসি দেওয়ার চেয়ে বড় অপমান আরো কিছু হতে পারে? দিল ফাঁসি কাষ্ঠে ঝুলে। তারপরে ইরাকের গদিতে আমেরিকার পুতুল সরকার বসাইল। বর্তমানেও আফগানিস্তানের গদিতে আমেরিকার পুতুল সরকার বসা আছে, বর্তমানেও ইরাকের গদিতে আমেরিকার পুতুল সরকার বসা আছে। আমেরিকার পুতুল সরকারেও কি সেই নিষিদ্ধ অস্ত্র ছিল বলে দেখাতে পেরেছে? হামলাটা সত্য দাবির ভিত্তিতে ছিল না, সম্পূর্ণ মিথ্যা। আরো বুঝতে হবে মুসলমানদের সন্ত্রাসী হামলা কারা চালাচ্ছে, কাদের বিরুদ্ধে, কিসের নামে সন্ত্রাসী হামলা বেইমানেরা চালাচ্ছে মুসলমানের বিরুদ্ধে, একমাত্র সন্ত্রাস দমনের নামে। কেন এই অপকৌশল? এটা বোঝার জন্য আর একটা গল্প বলি, শুনুন গল্প। অতীতেও আপনাদেরকে হয়তো বলেছি, এটারে আমরা দেশের আঞ্চলিক ভাষা হয় কাল্লা সুরার গল্প। কি সুরার? পুকে তো এক সুরার নাম আসিল কাল্লা সুরা। বাজারে গিয়া দেখে দোকানদারে সারাদিন বেচা কিনা করে কেসের টেহা করে, টেহা দেখলে সুরার লোভ লাগে নি, তখন চুরি করা নেয় টেহা, তার সামনে টেহা কেমনে নিব একটা বুদ্ধি করছে। বুদ্ধি করিয়া দোকানদারে রেখে এই নিয়া বাজারে বইয়া টেহা গেল, কাল্লা সুরায় দেখলে চলে যাবে বুড়া। দোকানদার সরল মনে কয় কাল্লা সুরা চুরি করিয়া টেহা নেয়, আমার সামান থেকে কেমনে নিব। দোকানদারে যেই প্রশ্ন করলো যে কাল্লা সুরা তো মানুষের টেহা নেয় চুরি করিয়া, আমার সামনে থেকে কেমনে নিব, এমনি কাল্লা সুরা কয় কেমনে নিব, তুমি যদি বুঝতে চাও আমি বুঝাইতে পারো। এখনো দোকানদারে সরল মনে কয় বুঝাও তো দেখি কাল্লা সুরা আমার সামান থেকে টেহা কেমনে নিব, এইভাবে আইয়া তোমার কাছে বইয়া ভরবো কয়ে বইছে, এইভাবে আইয়া বইবো কইয়া বইছে, এইভাবে তোমার সামনের টাকা গুলি সুরাই নিজের পকেটে ঢুকাইবো কইয়া ঢুকাইছে, এইভাবে তোমার টাকা সুরাই নিজের পকেটে ঢুকাইবো, সবগুলি টাকা নিজের পকেটে ঢুকাইয়া দাঁড়াইয়া কয় এইভাবে সুরা তোমার টাকা নিজের পকেটে নিয়ে দাঁড়াইব, দাঁড়াইয়া মাসে দৌড় আর কয় এইভাবে দিব দৌড়। খবর হইছে নি? কি খবর হইছে? দিছে গেত। এইবার দোকানদারে চিল্লা চিল্লি শুরু করছে, নিলোকা কাল্লা সুরা টেহা নিলোকা। কাল দোকানদারে চিল্লা চিল্লি শুনিয়া সারা বাজারের মানুষ আপনার মতো বীর কইরা ফেলাইছে, আর কাল্লা সুরা করছে বীরের ভিতরে রক্ষা হয়েছে না, বিপদ ঘটছে, বিপদ হইরানি কাল্লা সুরায়। চেঁচাইয়া বলতে লাগলো কাল্লা সুরা টাকা নিয়ে গেল, কাল্লা সুরায় টাহা নিয়ে গেল, কাল্লা সুরায় টাহা নিয়ে গেল। বলেন কাল্লা সুরায় কেলে কয় কাল্লা সুরায় টাহা নিয়ে গেল, বাজারের মানুষে যাতে না বুঝে এই কাল্লা সুরা। তেমনি ভাবে মুসলমানদের বিরুদ্ধে যত সন্ত্রাসী সন্ত্রাস চালাচ্ছে, সবগুলি সন্ত্রাসী মুসলমানদেরকে সন্ত্রাস দমনের অপবাদ দিচ্ছে কেন? যাতে দুনিয়ার মানুষ বুঝতে না পারে তারাই সন্ত্রাসী। সন্ত্রাসী সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা সুরার পলিসি সেম পলিসি, সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা সুরার পলিসি সেম পলিসি। এবার বুঝছেন আপনারা কেমন কেমন সন্ত্রাসী হামলার শিকারে আছেন, সরাসরি সন্ত্রাসী হামলা না কাল্লা সুরার পলিসিতে সন্ত্রাসী হামলা? এবার বলুন বর্তমান দুনিয়ার মুসলমান সন্ত্রাসী হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? আল্লাহ তিন নম্বর ওয়াদা রাখে লোক, আবারও বলুন আল্লাহ কটা ওয়াদা করেছিলেন মুসলমানের? এক নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দুই নম্বর, ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। না পাইলাম দুনিয়ার শাসন ক্ষমতা, না পাইলাম ইসলামের প্রতিষ্ঠা, না পাইলাম সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপত্তা, আল্লাহর ওয়াদা গুলি গেল কোথা? এইবার জবাবের সময়, গেল ওয়াদা গুলি গেল কোথা? জবাবটাও সহজে বোঝার জন্য আরেকটা কিচ্ছা করি। এক বেটা বড় এক হুজুরের কাছে গিয়া কয় হুজুর আমার কোন সন্তান আদি নাই, আপনি আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ মানুষ, আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার একটা সন্তান থাকে। মানুষে আল্লাহওয়ালা মানুষের কাছে দোয়া চায় না, খুব সরল মানেই চায়, খুব একিন ভক্তির সাথেই চায়, সরল মানে একিন ভক্তির সাথে বড় হুজুরের কাছে দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তান দান করে। হুজুর একেবারে মনোযোগের সাথে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ দয়া করে এই লোকটার একটা সন্তান দান করো। এক বছর পরে আয়া তো হুজুর সন্তান তো হইল না, আবার দোয়া করে দিচ্ছেন আরেক বছর পরে আয়া তো কি দোয়া করেন আপনি, সন্তান তো হইল না। হুজুরের আস লাগছে বিরক্ত, হুজুরের রাগ করে জিজ্ঞাসা করে এই বেটা তোর বউ কটা? কয় না হুজুর আমার কোন বউ নাই। বলেন আপনারা যে বেটার বউ নাই, এই বেটার লাগে মক্কা শরীফের ইমাম সাহেবের সন্তানের দোয়া করলে কি হইব? যে বেটার বউ নাই, এই বেটার লাগে মদিনা শরীফের ইমাম সাহেবের সন্তানের দোয়া করলে কি হইব? ঠিক তেমনি ভাবে আল্লাহ সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে বলেন, এ মুমিন মুসলমানেরা তোমাদেরকে যে তিনটা পুরস্কার দেব দুনিয়াতে কইছি, তোমরাও একটা কাজ করার লাগবো। আল্লাহ যে সন্তান দিব, বন্ধা হয় একটা কাজ করার লাগবো। কি? না বিয়াটাও আল্লাহই করো না আমারই করার লাগবো। হ্যাঁ অনেকে এই কথাটাও বুঝে না, অনেকে আছে আমার আমি কি করি, যা করার আল্লাহ করবো, তাহলে সন্তান হওয়ার জন্য আমার কি করার আছে? আল্লাহ সন্তান দিব, বিয়াও আল্লাহ করবো, বিয়ার মেলায় কয় না, বিয়ার মেলায় কয় না, বিয়ার মেলায় কয়, এটা আমারই করন লাগবে। বুঝছেন কথা, কেমন সালাক বাঙালি মুসলমান, চিন্তা করে দেখেন, বিয়ার বেলা ইটাও আল্লাহ করুক না, এটা আমারই করন লাগবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদেরকে দুনিয়ার জীবনে তিনটা পুরস্কার দেব যে আমি বলেছি, একটা কাজ তোমাদেরও করতে হবে, একটা কাজ তোমাদেরও করতে হবে, সেটা কি? ওয়াআমিলুস সালিহাত, আমলটা ভালো করো, আমলটা ভালো করো, আমল ভালো করো। হে মুমিন মুসলমানেরা, তোমাদের অধিকাংশ মুমিন মুসলমানের আমল যেদিন ভালো হয়ে যাবে, আমি আল্লাহ সেই দিন তিনটা পুরস্কার তোমাদেরকে দুনিয়াতে দিয়ে দেব। আমাদের করতে হবে কটা কাজ, আল্লাহ পুরস্কার দিবেন কটা? হে নিজেরটা করতো না, আল্লাহ তাহাই। এই আমরার ইসলাম গ্রহণের অবস্থাটা আপনাদেরকে বুঝাইবার জন্য আরেকটা কিচ্ছা করে শুনে, এক বেটা বাজারও গেছে কমলা কিনতো, কমলা জিজ্ঞাসা করে, কমলার আলি কত? কখন 4 টাকা। কয়, আমি গরিব মানুষ, আমার বাবা অসুস্থ, রোগীর লাগি নিতাম, দয়া করে কমরা হয় এই চাই। দোকানদারে কয়, তোমার কাছ থেকে 1 টাকা কম রাখলে সবার কাছ থেকে কম রাখতে হবে, আমার রেট কমাইলে আমার কারবার লস হবে, নোকসান হবে, তুমি আমার রেটটা ঠিক রাখো, 50 টাকায় দেখ, একালি কিনো, আমি তোমারে 1টা দিয়া দেব, পাও পাও, বুঝেন মাদ না, ফ্রি ফ্রি, কেমনে কইলে বুঝবেন? তুমি যদি 50 টাকায় দেয় একালি কিনো, তো কেউ বলতে পারবে না আমি কম দামে বিক্রি করছি, আমার রেট ঠিক থাকবে, আমার কারবার লস হবে না। তবে তুমি গরিব হওয়ার কারণে, তোমার বাবা অসুস্থ হওয়ার কারণে, আমি 1টা কমলা তোমারে দেয়া দেব মাগনা ফ্রি, যদি 50 টাকায় দেয় একালি কিনা, রেট যদি আমার ঠিক রেখে দাও। এখন সালেককে বাঙালি দোকানদারে কয়, জবানে কইছনি একালি 50 টাকা কিনলে 1টাকা আমারে ফ্রি দিবা, জবানে কইছনি? কয়, জবানেই কইছি। কয়, ঠিক আছে, আমি অন্য দিন একালি 50 টাকা দেয়া নেব, আজকে দিকা ফ্রি দিবা, কইছো দাও? আসেন আপনারা, এই বাঙালি এইরকম সালা কই, আল্লাহ এই দুনিয়ার শাসন ক্ষমতা আজকেই আমরা রেডি আলাও, আল্লাহ ইসলামের প্রতিষ্ঠাতা আজকেই দিয়ে আলাও, সন্ত্রাসীদের হামলা থেকে আজকেই নিরাপদ করে দাও, আমল বালা করবো না অন্যদিন। এই কমলা কিনে ন্যায়ের বাঙালির ইমানে বেশ কম কত সমান সমান, সালাইককে আমি কই যে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। আগাগোড়া সব কথা বুঝে থাকলে বলুন, দুনিয়ার শাসন ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনাদের খারাপ হবে না ভালো হবে? ইসলাম ধর্ম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হইলে ক্ষতি না লাভ? সন্ত্রাসী হামলা, সন্ত্রাসীদের হামলার থেকে আপনারা নিরাপদ হইলে আপনাদের অশান্তি না শান্তি? এগুলি পাওয়ার একমাত্র ব্যবস্থা, আমল ভালো করো, আমল ভালো করো, আমল ভালো করো। সাচা বুদুর বলে গেছেন, সর্বসাধারণের মুসলমানের আমল ভালো করার সবচেয়ে সহজ ব্যবস্থা, তবলিগের চিল্লায় যাও। জনসাধারণ মুসলমানের আমল ভালো করার সবচেয়ে সহজ ব্যবস্থা কোথায় যাও? তবলিগের চিল্লায় যাও। হাতে দইলা তোমার কলেমা শিখাইয়া দেব, হাতে দইলা কলেমার অর্থ শিখাইয়া দেব, আত দইলা উজু শিখাইয়া দেব, হাতে দইলা তোমার নমাজি বানাইয়া দেব। এইভাবে আমরা যেদিন অধিকাংশ মুসলমানদের আমল ভালো হয়ে যাবে, আল্লাহ সেই দিন 3 পুরস্কার দুনিয়াতে মুসলমানদেরকে দান করে দেবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যেই পথ চিনলাম সেই পথে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইল্লাল্লাহ যিকির জায়েজ আছে কিনা, যদি তাকে তাহলে আমাকে বুঝিয়ে দিন। আছে হাদিসে, আছে হাদিসে, আল্লাহ রাসূল বলেছিলেন, হারাম শরীফের ভিতরের কোন গাছ কাটবা না। রাসূল বলেছিলেন, হারাম শরীফের ভিতরে কোন গাছ কাটবা না। সর্বপ্রকার উদ্ভিদ কর্তন করা হারাম শরীফের ভিতরে নিষিদ্ধ করা হইল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইল্লাল ইজকির ইয়া রাসূলুল্লাহ, ইজকির নামক একটা গাছ আছে, এই গাছটার অনুমতি দিয়া দেন হে আল্লাহ রাসূল। এখানে ইল্লাল ইজকির যে বলছেন, ইজকির নামের গাছ কাটার পারমিশন যে চাইছেন, কোন গাছ কাটবা না কথাটা উজ্জ্বরেখ্যা কইছেন, পরিষ্কার হয়ে গেল। আরবি সাহিত্য মতে, আরবি গ্রামার মতে, আগের কথা যদি অন্তরে থাকে, তাইলে আগের কথাটা মুখে উচ্চারণ না কইরা করে ইল্লাল্লাহ কইলে কোনো দোষ নাই। সম্মানিত ধর্ম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা তাদামা তুহিব্বু ওয়া তারদা আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হইল আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের আমল ভালো করার মাধ্যমে দুনিয়া আখেরাতের যাবতীয় পুরস্কার লাভ করার সৌভাগ্য দান করো। ইয়া আল্লাহ এই সম্মেলনের উসিলায় সমস্ত জিন্দেগানদের হেদায়েত করো। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মর্দেগানদের নাজাত দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল আর মঞ্জুর করো। যারা যত আসামি আহত রয়েছে প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে শান্ত করে দাও। ইয়া আল্লাহ অশান্তি বিশৃঙ্খলা বাংলাদেশ থেকে দূর করে দাও। ইয়া আল্লাহ শান্তির বাংলাদেশ বানায় দাও। ইয়া আল্লাহ রাজনৈতিক মারামারি কাটাকাটি কোনাকুনি দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দাও। ইয়া আল্লাহ আপোষ মীমাংসার মাধ্যমে ভাই ভাই হইয়া জীবন যাপন করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ বাংলাদেশকে ইবাদত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা ইবাদত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব ইবাদত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা ইবাদত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত ইবাদত করো। ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করো। ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين।